আছে নিরদেশে তুমি বিদেশে নিগ সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমার চিনি তারো চিনি রদেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী অশান্ত রাগিনী শুনেছি তোমারি অশান্ত রাগিনী দূর দীপ দূর দীপ ভাসিনী